ଫାଳି ଦେ କରୁଣା দে মাত্র ভরি দে জীবন পাত্র চাহিদে কিঞ্চিতে মাত্র ভরি দে জীবন পাত্র কে দুঃখী ডাকুছি তোর দুয়ারে বসি লো মা তু চাহিলে দুঃখ জীব ভাসি ঢালি দে করুণা ফেরে নাই সবুরি ওঠরে হস তু পারু দেই মা তো দুয়ারু কেই খালি হাতে ফেরে নাই সবুরি ওঠরে হস তু পারু দেই তু পরা তারিণী শান্তির চিতে মাত্র ভরি দে জীবন পাত্র চাহিদে কিঞ্চিতে মাত্র ভরি দে জীবন পাত্র এ দুঃখী ডাকুছি তোর দুয়ারে বসি লো মা তু চাহিলে দুঃখ জীব ভাসি ঢালি দে করু ঢালি দে করুণা। ভাড়ি।